بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পবিত্র ও মহিমময় তিনি যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا আমি মুসাকে কিতাব দিয়েছিলাম ও উহাকে করিয়াছিলাম বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক। আমি আদেশ করিয়াছিলাম, তোমরা আমাকে ব্যতীত অপর কাহাকেও কর্ম বিধায়ক রূপে গ্রহণ করিও না। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا هي تهادر বংশধর যাদেরকে আমি নূহের সঙ্গে আরোহণ করাইয়াছিলাম সে তো ছিল পরম কৃতজ্ঞ বান্দা। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا এবং আমি কিতাবে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয় তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হইবে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فجاسوا خلال الديار وكان وعدا مفعولا অতঃপর এই দুইয়ের প্রথমটি নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী। উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসূ وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে এবং মন্দকর্ম করিলে তাহাও করিবে নিজেদের জন্য। অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য। প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল পুনরায় সেভাবেই উহাতে প্রবেশ করিবার জন্য এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য। وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করিবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো

ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কেহ আশু সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানেই সত্তর দিয়া থাকি পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায় যাহারা মুমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে তাহাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য وما كان عطاء ربك محظورا তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة اكبر درجات واكبر تفضيلا লক্ষ্য করো আমি কিভাবে উহাদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আখিরাত তো নিশ্চয়ই মর্যাদার মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর লা তাজআল মা আল্লাহি ইলাহান আখর ফাতাকউদ মাযমুমান মাখযুলা আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে ওয়াকামা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সৎ ব্যবহার করিতে তাহাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও মমতা বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমার প্রতিপালক তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গাফুরা তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তাহা ভালো জানেন যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করিও না إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا جارا অপব্যয় করে তারা তো শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না এবং উহা সম্পূর্ণ প্রসারিত করিও না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا নিশ্চয় তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন, তিনি তো তাহার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করিও না, উহাদেরকে আমি রিজিক দেই এবং তোমাদেরকে নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর জিনার নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا الله যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না, কেহ অন্যায় ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকে তো আমি উহা প্রতিকারের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্য প্রাপ্ত হইয়াছে। وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا ইয়াতীম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাড়ি পাল্লায়, ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না, কর্ণ চক্ষু হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হইবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করিও না, তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এগুলি তাহার অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন এবং তিনি কি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا

ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا شرن کرو شئی دین کے جخن امی پرتک شمپردائی کے وہ در نتا شو آوان کری بو جہادر دکھین ہستے تہادر عمل نما دوا ہوئی بے তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবীলা আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাতে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَّاتَّخَذُوكَ خَلِيلًا আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে إِذًا لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا তাহলে অবশ্যই তোমাকে ইহ জীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আশ্রয়দান করাইতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذَا لَا يَلْبَسُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا وَرَا تُمَاكَ دَيْشَتَ اُتْخَتْ كُرِبَا چُرَمْ تَوْ چِسْتَا كُرِيَا چِلُو تُمَاكَ شَتَا هُوِتَ بُحِشْكَرْ كُرِبَا جَنَّو تَحَا هُوِلَ تُمَارْ پَرْ اُوَرَا وَشَيْخَنِ عَلْ پُوْكَلْ تِكِيَا تَاكِتُو سُنَّةَ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল এইরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না আকিমিস সালাতা লিদুলুকিস শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে ইয়া তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا বলো হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবারই وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি অবতীর্ণ করি কুরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে قل كل يعمل على شاكلته فربكم اعلم بمن هو اهدى سبيلا বলো প্রত্যেকই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্মুখ অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে বলো রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওই করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম তা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্ম বিধায়ক পাইতে না إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا ইহা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا بلو جدي قرآن অনুরূপ قرآن আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا এবং উহারা বলে আমরা কখনোই তোমাতে ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উচ্চারিত করিবে أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে অথবা তুমি আকাশে আরোহণ করিবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যাহা আমরা পাঠ করিব বলো

তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো, আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। যখন সে তাহাদের নিকট আসিয়াছিল, ফিরাউন তাকে বলিয়াছিল, হে মূসা, আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا موسى বলিয়াছিল, তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। হে ফেরাউন, আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফেরাউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল, তখন আমি ফেরাউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম। وَقُلْنَا مِن بَعْدِهِ لِبَنِي إِسْرَائِيلَ اسْكُنُوا الْأَرْضَ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا ইহার পর আমি বনি ইসরায়েলকে বলিলাম, তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আমি সত্য সহই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا আমি কুরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে, যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে, এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি। قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا বলো, তোমরা কুরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয় তখনই তাহারা সিজদায় লুটাইয়া পড়ে। وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِن كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا তাহারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র মহান, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে। وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে। قُلْ ادْعُوا اللَّهَ أَوْ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا বলো, তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো সকল সুন্দর নামই তো তাহার। তোমরা সালাতে স্বর উচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না, এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا বলো, প্রশংসা আল্লাহরই যিনি কোন সন্তান গ্রহণ করেন নাই, তাহার সার্বভৌমত্বে কোন অংশী নাই, এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে, সুতরাং সসম্ভ্রমে তাহার মাহাত্ম্য ঘোষণা করো।